আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দর্শন করছেন বাংলা পিস টিভির মাধ্যমে এবং ইসলামী জ্ঞান আহরণ করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন যেন ইসলামী জ্ঞান বাড়িয়ে দেন, কারণ ইসলামী জ্ঞান লাভ করা, অর্জন করা ফরজ। আর সেই ফরজের দায়িত্ব পালন করা আপনার জন্য জরুরি, সবার জন্য জরুরি, আর সেই অনুযায়ী আমল করা আপনার জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ইসলামী অর্থনীতি সংক্রান্ত এবং হালাল হারাম বিষয়ক একটা বিষয় আজকে আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যে পরের মালকে নিজের মাল বলে, নিজের অধিকার বলে জোর করে খায়, জোর করে দখল করে, জোর করে খায়। অনেক শ্রেণীর মানুষ আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা জবরদখল করে, যাদের বাহুবল আছে এবং সেই বল দেখিয়ে খায়, সেটা হচ্ছে মস্তানি করে আদায়কৃত অর্থ, তোলাবাজি, চাঁদাবাজি, তোলাবাজি বা চাঁদাবাজি করে অর্থ অনেকে ভক্ষণ করে। সমাজে কিছু বলগাহীন, শৃঙ্খল ছেঁড়া ও অভয়চিত্ত ভাবনামুক্ত যুবক আছে যারা মস্তান বলুন, গুন্ডা বলুন, নিজের জন্য অথবা কোনো মোয়াক্কেলের জন্য ভাড়াটে হতে পারে, পরের জায়গা জবরদখল করে, চাঁদাবাজি করে, সেলামি নেয়, তোলা নেয় এবং তাদেরকে তা না দিয়ে বিরোধী পক্ষের সর্বনাশ ঘটিয়ে থাকে। তাদের নীতি হলো হাতি চড়ে ভিক্ষা মাগি, ইচ্ছা না দাও ঘর ভাঙি। হাতি চড়ে ভিক্ষা মাগি, ইচ্ছাই না দাও ঘর ভাঙি। তাদের এ কাজ অন্যায় ও জুলুম। অনেকে বলে আমরা এই কাজ আসলে নিজের জন্য করি না, গরিবদের জন্য করি, আমরা এসব করি। আমাকে এক ভাই বললেন টেলিফোনে যে হুজুর, আমরা তো করি, এসব করি, কিন্তু গরিব মেয়েদের বিয়ে দিই, তারপর অনেক গরিব মানুষের অর্থ সংস্থা হয় না, অনেক গরিব মানুষ অসুস্থ অবস্থায় থাকে, তাদেরকে আমরা সাহায্য করি। তো আমরা বলি সাহায্য যদি করো তো নিজের বাপের মাল করো, নিজের পকেট থেকে খরচ করো, নিজে উপার্জন করে দান করো, সাহায্য করো। পরের মাল জবরদস্তি এভাবে ছিনিয়ে নিয়ে এসে কিভাবে তুমি দান করতে পারো? বলে তারা দান করে না, তারা দেয় না, স্বেচ্ছায় দেয় না বলে জোর করে নিয়ে আসে। স্বেচ্ছায় না দিলে কারো কাছ থেকে জোর করে মাল নিয়ে এসে সেটাকে দান করা কি আল্লাহ কবুল করবেন? ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়িব। আল্লাহ তাআলা তাইয়িব, পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আর তোমরা যে মাল নিয়ে আসছো সে মাল কিসের? অপবিত্র, তাই না? এই উপকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এটা সমাজের কাছেও গ্রহণযোগ্য না, কেউই গ্রহণ করবে না, সমাজের দেশের আইনও গ্রহণ করবে না। সুতরাং যারা এইভাবে জোর করে চাঁদাবাজি করে নিয়ে আসে, জুলুম করে, মানুষের প্রতি জুলুম করে, যেহেতু তা এক শ্রেণীর ডাকাতি, অতএব অন্যায় ও হারাম তাদের ওই আদায়কৃত অর্থ। যদিও তাদের কেউ কেউ দাবি করে যে আমরা ভালো কাজ করি, ভালো কাজগুলোর জন্য তোমরা যদি একান্তই চাও তাহলে জাকাত আদায় করো, যারা জাকাত দেয় না তাদের দরজায় দরজায় যাও, জাকাত আদায় করো, দিয়ে বলো যে আমরা ফান্ড খুলেছি, যে ফান্ডের মাধ্যমে গরিব মানুষদেরকে সাহায্য করা হবে, জাকাতের সময় জাকাত আদায় করো, ওসরের সময় ওসর আদায় করো, করো তো দেখি। তা নয় দোকানে দোকানে গিয়ে বাজারে শহরে ঘুরে তোলাবাজি করা, আর আসল উদ্দেশ্য তো গরিবদের সাহায্য করা নয়, আসল উদ্দেশ্য নিজের পেট পূজা করা, আর ওদের নাম দিয়ে গরিবদের নাম দেওয়া হয় শুধু। কেউ কেউ করতেও পারে, কিন্তু তাতে এটা বৈধ হয়ে যায় না। এক শ্রেণীর মানুষরা যারা এই কাজ করে, এই শ্রেণীর মানুষরা যে আসলেই পরকালে, ইহকালেও নিঃস্ব এবং পরকালেও নিঃস্ব। ইহকালে নিঃস্ব এই জন্য যে তাদের কাছে নেই বলে এইভাবে জোর করে লোকের কাছে ছিনিয়ে নিয়ে আসে, আর পরকালে নিঃস্ব কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আতাদুরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কে? কালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার না কোনো দিরহাম আছে আর না কোনো সাজ সরঞ্জাম আছে, তার বাড়িতে সেরকম সাজ সরঞ্জাম, খাট নেই, পালং নেই, ফ্রিজ নেই, এ নেই, সে নেই, সে নিঃস্ব, আর টাকা পয়সাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুফলিসু মিন উম্মতি, আসলে আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا আসল নিশ্চয় হলো সেই ব্যক্তি যে কেয়ামতে আসলো, তার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মাশাআল্লাহ পরিপূর্ণ ভালো লোক, বেনামাজি না, এমন নয় যে সে রোজা রাখতো না, ভালো লোক। কিন্তু কেয়ামতে যখন এলো তখন দেখা গেল যে সে একে গালি দিয়েছে, ওকে অপবাদ দিয়েছে, এর মাল না হক ভক্ষণ করেছে, এর খুন বহিয়েছে, একে খুন করেছে, একে মেরেছে, অন্যায়ভাবে মেরেছে। এই হচ্ছে আসল নিঃস্ব। এখন তাকে বদলা দিতে হবে, প্রতিশোধ দিতে হবে। অথচ এখানে কোনো দিনার নেই, দিরহাম নেই, এখনো নিঃস্ব হয়নি, নিঃস্ব এখনো হয়নি, তার নেকি আছে, নেকি আর বদি, নেকি আছে। সুতরাং ফাইয়্যুতা হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতে, তখন যার প্রতি অন্যায় করেছে, যার মাল সেইভাবে অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে, তাকে এর নেকি থেকে দেওয়া হবে। যখন নেকি থেকে দেওয়া হবে, নেকি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, নেকি নিঃশেষ হয়ে যাবে, তখনও নিঃস্ব হয়নি। আসল নিঃস্ব হলো সেই, যখন নেকি নিঃশেষ হয়ে যাবে তখনও কিন্তু হক বাকি থাকবে, তখন হকদারের গুনাহ নিয়ে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই হলো আসল নিঃস্ব, এই হলো আসল নিঃস্ব। কাল কিয়ামতের মাঠে যে আসল নিঃস্ব সেই, আলা ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, আসল ক্ষতিগ্রস্ত সেই যে কিয়ামতের দিনে নিজের জন্য এবং নিজের আত্মীয় স্বজনকে ক্ষতিগ্রস্ত হবে, সেই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। আসল নিঃস্ব কাল কিয়ামতের দিনে মিসকিন, সেদিনে কিছুই নেই তার, আর কিছুই থাকবে না। এই শ্রেণীর মানুষরা, ওই যে বললাম না যে যারা নিজেদেরকে দেখায় যে সমাজের মধ্যে তারাই হচ্ছে বলবান, তারাই হচ্ছে প্রভাবশালী, তাদের ভয়ে মানুষ মানে সন্ত্রস্ত থাকে, অভয়চিত্ত ভাবনামুক্ত, একদম মানে কোনো ভাবনাই নেই তাদের, বুকে হাওয়া লাগিয়ে বেড়ায়, জামার বোতাম খুলে বুকের পাটা দেখিয়ে বেড়ায়, এমন মানুষ যারা মাস্তানি করে, যারা তোলাবাজি করে, যারা চাঁদাবাজি করে, কাল কেয়ামতের মাঠে এরাই হচ্ছে আসল নিঃস্ব। দুনিয়াতে নিঃস্ব তো বটেই, যেহেতু তারা ছিনিয়ে এইভাবে সম্পদ আরোহণ করে, সম্পদ আহরণ করার যে পদ্ধতি সেটা হচ্ছে কি, ভুল এবং হারাম। এই জন্য তারা কেয়ামতের দিনে বেশি নিঃস্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই চাঁদাবাজরা জাহান্নামে যাবে, সাহেব ও মুক্স, যারা চাঁদাবাজ তারা জাহান্নামে যাবে, ইন্না সাহেব আল মুক্সি ফিন্নার, এই ধরনের তোলাবাজরা জাহান্নামে যাবে। সাহেবুল মুক্স তাকে বলা হয় আল্লাযী ইয়াখুযু মিনান নাস মা লা ইলজামুহুম শারআ মিন আল-ওয়াযায়েফ আল-মালিয়্যা বিল কাহরি ওয়াল জাবর, মানুষের কাছ থেকে তাদের যে মাল সম্পত্তি অন্যায়ভাবে জোর করে ছিনিয়ে নেওয়া, তাদের হক আছে মনে করে ছিনিয়ে নেওয়া, এ হচ্ছে সাহেব মুক্স, এরা হচ্ছে বড় গুনাহগার মানুষ। সুতরাং এরা হচ্ছে সেই জালেম যার প্রতি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে হকদারের হকদার আদায় করে দেবেন এবং তারা নিঃস্ব হয়ে যাবে। জোর জুলুম করে চাঁদা ও ট্যাক্স আদায় করা, এর পাপ হচ্ছে বিরাট। আর তার জন্যই সে কথা উল্লেখ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যভিচারের পাপে অনুতপ্ত ও দণ্ডপ্রাপ্ত এক মহিলা তওবাকারীর জন্য বলেছিলেন, যখন তার জন্য সমালোচনা করা হলো, ব্যভিচার করেছে, ব্যভিচার করার পর তার প্রতি তুচ্ছ শব্দ ব্যবহার করা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন এবং বললেন, মাহলানিয়া খালেদ, তার নাম ছিল খালেদ, এই খালেদ থামো, লা তাসুবহা, ওকে গালি দিও না, ফা ওয়াল্লাযি নাফসি বিয়াদিহ, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে, লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মুকসিন লা গফিরালাহ, যদি এই রকম সাহেবে মুকস চাঁদাবাজ তোলাবাজ তওবা করত তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হতো। তাহলে চাঁদাবাজের কত বড় গুনাহ যে ওই মহিলার জন্য বলা হলো যে ব্যভিচারের শাস্তি ভোগ করে দুনিয়া ছেড়ে চলে গেল, এমন তওবা করেছে, আর সত্যিই তার তওবার উল্লেখযোগ্য তওবা, তাই না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল মুখ ঘুরিয়ে নিলেন, তারপরে আবার এই দিক, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি। তুই কি ব্যভিচার করেছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচারের ফলে আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা পর্যন্ত আছে। বলতে, বাচ্চা আছে তো বাচ্চাটাকে তো মারা যায় না, যাও বাচ্চা হোক তারপরে এসো, ইচ্ছা করলে নাও আসতে পারতো, সে জানে তার শাস্তি কি, বাচ্চা নিয়ে এসে বলতে, এই বাচ্চাটাকে মানুষ করবে কে, যাও এই বাচ্চা খেতে শিখবে তবে আসবে, তারপরে সে অপেক্ষায় আছে অপেক্ষায় আছে। যেমনি রুটি খেতে শিখেছে হাতে রুটি ধরিয়ে দিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা এখন খেতে শিখেছে, এখন আমাকে পবিত্র করে দিন, আমি চাই, আমি দুনিয়াতে শাস্তি চাই, কারণ আখেরাতে শাস্তি বড় কঠিন, ব্যভিচারের শাস্তি। কত মানুষ এমনিতেই ব্যভিচার করছে হালাল, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, এমন এক যুগ আসছে যে যুগে মানুষ মনে করবে রেশমের কাপড় পরা হালাল, তারপরে বাদ্যযন্ত্র হালাল, ব্যভিচার হালাল করে নেবে, তাই না? আসলে তা হারাম। জোর জুলুম করে যারা চাঁদা আদায় করে, এই চাঁদাবাজদের শ্রেণীভুক্ত লোক তারাও কারা, যারা পদ বা দাপটের জোরে বিক্রেতাকে ন্যায্য মূল্য আদায় করে না। আপনার একটা দাপট আছে, আপনার একটা পদ আছে, আপনার গায়ে উর্দি আছে, গিয়ে একজন সবজিওয়ালার কাছে কিংবা দোকানদারের কাছে একটা মাল নিলেন, মাল নিয়ে সম্পূর্ণ পয়সা দিলেন না অথবা কিছুই দিলেন না, যখনই পয়সা চাইতে গেল ধমক দিয়ে দিলেন, তার মানে কি আপনার দাপট আছে? এ কিন্তু মস্তান না, কিন্তু পদ আছে, একটা পদে আছে। সে বেচারি ভয় হয়ে গেল, দেখ যদি আমার বিরুদ্ধে আবার কিছু করে দেয়, বেচারি মাজলুম চুপ হয়ে গেল, এটাও বড় অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সামান্য বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনাদের সামনে আসছি, বাকি কথা বলবো ইনশাআল্লাহ। যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি, যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান, তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান। আমি মোহাম্মদ বদরুদ্দোজান আলী, শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায়ে রাশেদীন, শুধু পিস টিভি বাংলায়। কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায়? খোলাফায়ে রাশেদীন কাল সন্ধ্যা 6:30 আপ পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Sange Alap Kori, Proti Shonibar, Raat 6:30, Aap Puno Shamprachar, Shakal 9:30, Bangladeshe, Peace TV, Banglai. আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ, কোনো সন্দেহ নেই, এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা কাল রাত 8:00 বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম যে জোর করে চাঁদাবাজি করা, তোলাবাজি করা ইসলামে বৈধ না, বৈধ নয় এ অর্থ, এ অর্থ ভক্ষণ করা বৈধ না, এ অর্থ দান করাও বৈধ না, এই অর্থ দিয়ে কোনো উন্নয়নমূলক সমাজমূলক কাজ করাও বৈধ না। আপনি ভাববেন আমি এতিম মানুষ করি, আপনি ভাববেন